গল গোলাপ মোড়াং দে সরোবিন কে রং দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে গল গোলাপ মোড়াং দে সরোবিন কে রং দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে তো গায়রত নু ইন্তিখাব তারিখ তাব দস্তর গাজী দিকরণ হিওয়াদ মিনাবো ওয়াহুদিয়ানু তা হাজাবো উতলালে মোল চন্দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে গল গোলাপ মোড়াং দে সরোবিন কে রং দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে তন কেশ বাব খজন ওহালাই দকু জালিম দে শহীদ করে কুরস কিন মাল খিপস পে রুখার লড়ালাই দে শাহাদত জমি গটলাই পুচি পো গডাং দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে গল গোলাপ মোড়াং দে সরোবিন কে রং দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে স্পেশাল মিন কি মগন নবু আজাদ পার তীর চিল পল তন পরস্পিন কর আবদে মায়ন দসুমরা বনাং দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে গল গোলাপ মোড়াং দে সরোবিন কে রং দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে উসি মল গরে ও মজার মদমর দ্রুবে গুলিন হসরত আখে কি তুই বিদ করার আগাদ দিন শিবা মিনার তা উস বরা প্রদং দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে গল গোলাপ মোড়াং দে সরোবিন কে রং দে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে শহীদ লবণ দে খুশবু তৃণবৈসে দুজড়গি শরদ ফরিয়াদি দে দিন বদন বদে সতী দে شون لکور مسافر نن ابدی دی دسپینو حرو ملاقی دی دسوی پتنگ دی دا شهید لغم دی خوشبو ترین ویزی دا شهید لغم دی خوشبو ترین ویزی گل گلاب پڑنگ دی سروینو کی رنگ دی دا شهید لغم دی خوشبو ترین ویزی دا شهید لوانم دی خوشبو ترین ویزی دا شهید لوانم دی خوشبو ترین ویزی